আধার রাতে পথ হারা মুসাফিরের কাছে হিমাংশুর স্নিগ্ধ কিরণ যেমনি কাঙ্ক্ষিত, সাহারা মরুতে পথ ভোলা সহায় সম্বলহীন পিপাসার্থের কাছে এক ফোঁটা পানি যেমনি আকাঙ্ক্ষার ধন। হতাশার সুগভীর সমুদ্রে নিমজ্জিত বিশ্ববাসী মুসলমানদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজ তেমনি কাঙ্ক্ষিত। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। কুল মাখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। নূরের নবী যে আমার নবী, পূর্ণ করুণা প্রেমের ছবি। নূরের নবী যে আমার নবী, পূর্ণ করুণা প্রেমের ছবি। মহিমা গাই তার নিখিল কবি, কেউ নাই তার সমতুল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। প্যারা নবী যে এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোকা ভাই। প্যারা নবী যে এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোকা ভাই। পুলক লাগিল তরুলতাই, খুশিতে সবাই মশগুল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আধার রাতে যে চাঁদের কিরণ, মরুসাহারার বুকে সুধা বরিশন। আধার রাতে যে চাঁদের কিরণ, মরুসাহারার বুকে সুধা বরিশন। নীরব ধারাই বাগিচাতে যেন গান গেতে এলো বুলবুল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। কুল মাখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, মুহাম্মদ রাসূল। নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল।